বাস্তবায়নে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশের ইমামরা উঠে পড়ে ময়দান নেমেছে। আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশন, নাম তো ইসলামিক ফাউন্ডেশন, বর্তমানে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা জানেন এই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী আমেরিকা, জঙ্গিবাদী রাষ্ট্র সন্ত্রাসী আমেরিকা মুসলিম জাতিকে সন্ত্রাসী বানাবার জন্য, মুসলিম জাতিকে জঙ্গিবাদী প্রমাণিত করার জন্য বিভিন্ন দেশে হামলা করে মুসলিম জাতিকে উস্কানি দিয়ে লড়াই করতে বাধ্য করছে। আবার তারাই বিভিন্ন ইমামদেরকে দায়িত্ব দিচ্ছে জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য। ইসলামিক ফাউন্ডেশন থেকে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, হয়তো আজকেও আসতে পারে, 10 জন 20 জন করে বিভিন্ন মসজিদে টিম যাবে, ইমামদেরকে অবশ্যই জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে। পত্রিকায় দিয়েছে, প্রজ্ঞাপন জারি করেছে, বিশেষভাবে চিঠি দেওয়া হয়েছে। ভাইয়েরা আমার, আমরা বিশ্বাস করি ইসলামে কোনো জঙ্গিবাদের স্থান নেই, পরিষ্কার বলে দেই, বরং জঙ্গিবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে ইসলাম যতটা সোচ্চার কণ্ঠে ঘোষণা করেছে পৃথিবীর কোন ধর্ম কোন মতবাদ এত স্পষ্ট বলতে পারে নাই। কোরআন পরিষ্কার ঘোষণা করেছে, মান কাতাল নাফসান বিগায়র নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকান্নামা কাতালান নাস জামিয়া। যে ব্যক্তি অথবা যে গোষ্ঠী, মান ব্যক্তি হতে পারে, গোষ্ঠী হতে পারে, যে দল হতে পারে, যে রাষ্ট্র হতে পারে, যে ব্যক্তি কোন একটা লোককে, পৃথিবীর কোন একটা প্রাণীকে অন্যায়ভাবে খুন করলো, অথচ সে কাউকে খুন করে নাই, অথচ সে কাউকে ফিতনা ফাসাদ করে নাই, এরকম নিরপরাধ ভাবে যদি কোন একটা মানুষকে কেউ খুন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সেজন্য গোটা বিশ্বের সমস্ত মানব জাতিকে হত্যা করলো। ওয়ামান আহইয়াহা, পক্ষান্তরে যে ব্যক্তি পৃথিবীর কোন একটা প্রাণীকে, একটা মানুষকে অন্যায় খুনের হাত থেকে রক্ষা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, সেজন গোটা পৃথিবীর মানবতাকে রক্ষা করলো। আছে কোন গ্রন্থ, আছে কোন ধর্মীয় কিতাব, আছে কোন বিশ্ব নেতা যে এরকম স্পষ্ট ঘোষণা করেছে যে একজন মানুষকে হত্যা করা গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করা? কোরআন বলেছে মুসলিম জাতির প্রাণ প্রিয় কিতাবে রয়েছে, এই মুসলিম জাতিকে জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শিখানোর প্রয়োজন নেই। জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দরকার তোমাদের, যারা মুসলিম জাতিকে তামা করে দিচ্ছে, সামান্য তেলের জন্য নেতৃত্বের জন্য ইরাককে ধ্বংস করেছে, আফগানিস্তানকে ধ্বংস করেছে, কাশ্মীরে পাখির মতো গুলিকে হত্যা করছে, এমন কি আরাকানের মুসলমানদের রাখাইন প্রদেশের এলাকার একটা পুরা 10,000 লোকের বস্তিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। আপনারা গতকালের প্রথম আলো পত্রিকা দেখেন, পরিষ্কার আমেরিকা থেকে রিপোর্ট দিয়েছে, এতদিন পর্যন্ত সেখানে সাংবাদিক যেতে দেওয়া হয় নাই, এরপরে গতকাল একদিন আগে সাংবাদিক গেল, গিয়ে দেখলো 10,000 লোকের সেই পত্তি, 10,000 লোকের সেই বিশাল এলাকা, একটা ঘর বাড়ি পর্যন্ত চিহ্ন নাই, সমস্ত মুসলিম হত্যা করা হয়েছে। আর এদের পক্ষে কথা বললে তার নাম হয় জঙ্গিবাদী। আমাদেরকে মনে রাখতে হবে, আমি মুসলিম শাসকদেরকে জানিয়ে দেই, যদি সত্যিকারে মুসলিম হয়ে থাকো, আল্লাহর গোলাম হয়ে থাকো, যদি সত্যিকার অর্থে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে হয়, তোমাদেরকে অনুরোধ করি, তোমাদেরকে বলি, আমেরিকা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা মুসলিম জাতিকে ভারতে হত্যা করছে, কাশ্মীরে হত্যা করছে, আফগানিস্তানে হত্যা করছে, ইরাকে হত্যা করছে, চেচনিয়া বসনিয়া এরকম আরাকানে হত্যা করছে, এই সমস্ত জঙ্গিবাদী সন্ত্রাসী বিরুদ্ধে বক্তব্য দাও, ওদের বিরুদ্ধে দাঁড়াও, নতুবা কেয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদেরকে হাজির হতে হবে। শুধু কেয়ামতে না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আজকে যদি মুসলিম জাতির পক্ষে তোমরা না দাঁড়াও, আল্লাহ তাআলা বলছেন ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে ধ্বংস করে তোমাদের জায়গায় অন্য জাতিকে সৃষ্টি করা হবে, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। প্রমাণ দেখেছ, তোমরা যত ইহুদি খ্রিস্টানদের গোলামি করো, জেনে রাখো হত্যা করার সময় ওই বার্মার আরাকানি মুসলমান সবচেয়ে ভালো মুসলমান ছিল তা আমরা বলি না, সবচেয়ে মুসলিম ছিল তা না, তোমাদের মতো সেকুলার মুসলিম, পপুলার মুসলিম, ধর্মনিরপেক্ষ মুসলিম, একজন নামাজ পড়ে না সেও মুসলিম, শুধু ওরা দেখে থেকে খতনা করেছে আর কে মুসলমান নাম ধারণ করেছে, পাইকারি হত্যা করেছে। এদেশও এর ব্যতিক্রম নয়, এদেশকে নিয়েও চক্রান্ত হচ্ছে, এখনো সময় আছে, তওবা করো মুসলমান, আল্লাহর পথে ফিরে আসো, তোমার এই চাকরি তোমার এই দালালি চিরস্থায়ী না। আমার আফসোস লাগে, এই দেশের কত বড় বড় আলেম সিঙ্গাপুরে গিয়ে রয়ের প্রধানের সাথে বৈঠক করেছে, দুবাই এবং কাতারে গিয়ে রয়ের প্রধান, আমেরিকার সিআইএ এর প্রধানের সঙ্গে বৈঠক করেছে দেশে একদল আলেমদের প্রতিনিধি দল। সেই আলেমগুলো কার আমি নাম বলছি না আজকে, প্রয়োজনে বলবো ইনশাআল্লাহ। এই আলেমগুলো গিয়ে এহুদি খ্রিস্টানদের শিখানো জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, ওদের মুখে আরাকানে মুসলমানদের পক্ষে কথা উঠে না, ওদের পক্ষে কাশ্মীরি মুসলিমদের পক্ষে কথা উঠে না, ওদের পক্ষে আফগানিস্তানের মুসলিমদের পক্ষে কথা উঠে না, ইরাকের মুসলিমদের পক্ষে কথা উঠে না। এহুদি খ্রিস্টানদের পাশে একটা গোলাম একদল ইমাম আজকে মুসলিম জাতির মাথার উপরে ভর করে বসে আছে। ভাইয়েরা আমার, জানি না আমি কতদিন পর্যন্ত আর বক্তব্য দিতে পারবো, কিন্তু জেনে রাখো এই মুসলিম জাতির জন্য প্রত্যেকটা মানুষকে একটা বলিষ্ঠ কণ্ঠস্বর হতে হবে। তোমাদের কণ্ঠ অবরোধ করা যাবে না, এই কণ্ঠের মালিক আল্লাহ, কণ্ঠের মালিক কে? পৃথিবীর কোন শক্তি নাই মুসলিম জাতির কণ্ঠে স্তব্ধ করতে পারে। ভাইয়েরা